বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিত শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুত বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুবশ কৃপা সিন্ধু ব্যবছ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং ইয়ৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব বৃন্দা হই তুলসীদেব বৈ পিয়া বৈ কেশব সচন কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরয় সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌড়ীয় পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্বরুণ ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদুহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চিনুতম শরণ্যম ভীতাতিহম প্রণতপালভবদ্বিপুতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরেপ্সি তোরাজ্জলক্ষ্মী ধর্মীষ্টার্জ বচসা জদগাধরণ্যম মায়ামেঘ দৈতপ্সিতম বধাবদম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদ পল্লবনখ চন্দমণিচ্ছটায় বিস্ফুরজিত কিমপি গোপবধূ স্বদর্শি পূর্ণানুরাগর সসাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপা করো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদতো সংকেতনৈকবিতরো কমলায়তাক্ষ বৈশাম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবান রূপেণ সদা নরানাম গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষি তবাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বরানসিপুরপতি ভজবীশনাথম বাগীসজস্বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্ভিঃ ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। ভজে ভজৈকমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম, ভজে ভজৈকমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম, সভক্ত চিত্তরঞ্জনম সদৈব নন্দনম, সভক্ত চিত্তরঞ্জনম সদৈব নন্দনন্দনম। শ্রীশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, হরি সেবার এক আশ্চর্য শক্তি আছে। হরি সেবার কৃষ্ণ সেবার এক অদ্ভুত শক্তি আছে, যেখানে আমাদের জড়জগতের বিচারে নৈতিক আদর্শ চরিত্র এগুলো সেই কৃষ্ণ সেবার কাছে অত্যন্ত তুচ্ছ হয়ে যায়। যেখানে যেখানে আমার নৈতিক চরিত্র, যেখানে আমার সামাজিকতা, যেখানে আমার মোরালিটি নৈতিকতা বললাম, এইগুলো যখন আমার কৃষ্ণ সেবার বিরুদ্ধে চলে যায় তখন এইগুলোকে জঞ্জালের মতো ফেলে দিতে হয়। যখন আমার নৈতিক আদর্শ মোরালিটি, যখন আমার সামাজিকতা, আমার উপাধিক ধর্ম যেগুলোকে বর্তমানে আমি ধর্ম বলে মনে করেছি, দেহধর্ম মনোধর্ম, এই সমস্তগুলো যখন আমার কৃষ্ণ সেবার বিরুদ্ধ আচরণ করে তখন এগুলোকে জঞ্জালের মতো ফেলে দিয়ে কৃষ্ণ সেবায় ঝাঁপিয়ে পড়লে পরে বাইরের দৃষ্টিতে সমাজের লোক আমাকে অত্যন্ত ভ্রষ্টাচারী বলে মনে করতে পারে, কিন্তু সেটাও আমরা আনন্দের সঙ্গে বরণ করব। কথাগুলোর মানেগুলো শিক্ষিত লোকরা বুঝতে পারেন না। ভক্তিরাজ্যে যাদের গভীর অনুপ্রবেশ হয়ে গেছে তারা ছাড়া এই কথাগুলোর অর্থ অনুভব করতে পারে না। এতগুলো কথাগুলোর মানে কি হল আমি তো বুঝতে পারলাম না কিছু। যেখানে নৈতিক আদর্শ, যেখানে আমার সামাজিকতা, যেখানে আমার যা কিছু কৃষ্ণ সেবার যদি বিরুদ্ধে যায় তখন সেক্ষেত্রে সেই সেই বিষয়গুলোকে জঞ্জালের মতো ফেলে দিতে হয়, দূর হয়। আমাকে লোকে দুশ্চরিত্র বলুক বলতে পারে, আমাকে লোকে বলতে পারে এর কোনো মোরালিটি নেই, ঠিক আছে, কিন্তু আমার কৃষ্ণ সেবা হলো সেটা সবচেয়ে বড় কথা। সমস্ত মোরালিটি, সমস্ত নৈতিকতা যাকে বলে, সমস্ত কিছু চারিত্রিক যা কিছু বৈশিষ্ট্য, সমস্ত ব্যবহারিক বিষয়, সমস্ত কিছু যদি কৃষ্ণেতে প্রয়োগ হয় তা সার্থক প্রয়োগ। আমার নৈতিকতা দিয়ে আমি ধুয়ে জল খাবো? আমার নৈতিকতা আমার বজায় রাখতে হবে, কিন্তু নৈতিকতা আমাকে কৃষ্ণের কাছে নিয়ে যাবে। নৈতিকতা সামাজিকতা আমাকে শেষ পর্যন্ত বাঁচাবে না। যার জন্য শঙ্করাচার্য অতি দুঃখের সঙ্গে জানিয়েছেন, কিন্তু শঙ্করাচার্য বাহ্য দৃষ্টিতে মায়াবাদ প্রচার করেছিলেন, কি জন্য বলে ভগবানের আদেশ হয়েছিল তুমি মায়াবাদ প্রচার করো, এই অসুরগুলোকে আমার কাছে আসতে দিও না, এই অসুরগুলোকে আমার কাছে আসতে দিয়ে দেয়, চলে যাক দূরে চল, এরা মায়াবাদ নিয়ে থাকো, ভগবান নেই, আমার রূপ নেই, গুণ নেই, আকার নেই, আকৃতি নেই, যা ওই নিয়ে থাক, এইভাবে দূর করে দিতেন। পদ্মপুরাণে আছে এগুলোকে আমার আমার কাছ থেকে দূরে সরিয়ে নাও। কিন্তু শঙ্করাচার্য নিজে গুপ্তভাবে ভগবানের অনেক কথা লিখেছেন, যেটা ভক্ত সমাজ ছাড়া কেউ জানতে পারে না। সবাই ভাবছেন শঙ্করাচার্য তো মায়াবাদী, হ্যাঁ শঙ্করাচার্য মায়াবাদী, কিন্তু বাইরে মায়াবাদ প্রচার করেছেন, অন্তরে তিনি সাক্ষাৎ শঙ্কর, সাক্ষাৎ ভগবান শঙ্কর। শঙ্করের সম্বন্ধে তো ভাগবতে বলা আছে, বৈষ্ণবানাম যথাসম্ভব। শঙ্করের উপর আর কেউ নেই, ভক্তি ভক্তি রাজ্যে। সেখানে বলেছিলেন, তুমি যে ব্যাকরণ শিখছ, তুমি যে এত শাস্ত্র মুখস্থ করছ, শেষে কী করবে? শেষে ভগবানকে পাবে কি? সেই জন্য শঙ্করাচার্য বলেছেন, তোমার এই ব্যাকরণ লাস্টে তোমাকে বাঁচাবে না, যখন মৃত্যুর সময় চলে আসবে, মুখে জল দেবে, তখন ব্যাকরণ আমাকে বাঁচাবে না, আমাকে বাঁচাবে ভক্তি। ভাগবত একটা কথা, শাস্ত্রে একটা কথা আছে, ভাগবতে নয় অন্য শাস্ত্রে, ভগবান বলেছেন, মন নিমিত্ত কৃতম পাপম ধর্মায় কল্পতে। আমার জন্য যদি বাহ্য দৃষ্টিতে কেউ পাপ করেছে বলে মনে হয় সমাজ বলে, সেটাও ধর্মের মধ্যে গণ্য হবে। কৃষ্ণ বলেছেন, যদি কেউ আমার জন্য, আমার জন্য, নিজের জন্য না, কৃষ্ণকে সামনে রেখে, গুরুদেবকে সামনে রেখে আমি গুরু সেবা করলাম, লুটে নিলাম কিছু, জগতের লোককে বোকা বানালাম, সেটা নয়। বাস্তবিক কৃষ্ণ সেবার জন্য বাইরের দৃষ্টিতে যদি আমি আমার কিছু দোষ জগতের লোক দেখে ফেলে, সেটাও অত্যন্ত মঙ্গলজনক, তাতেও কোনো আমার ক্ষতি হবে না। তাই জন্য ভগবান বলেছেন, মন নিমিত্ত কীতম পাপম ধর্মায় কল্পত। যে কথা আমি প্রথমে উল্লেখ করলাম, তা সময় সময়ে প্রমাণ দিয়ে আমি ব্যাখ্যা করব। যেহেতু ভাগবত শাস্ত্র অনন্ত অপার, তার মধ্যে আবার দশম স্কন্ধের কোনো কুলকিনারা পাচ্ছি না, এই অবস্থায় কাছে কালকে যে সব আলোচনা হয়েছিল তাতে দেখলেন যে কালীনাগ তাকে রমণক দ্বীপে ভগবান পাঠিয়ে দিয়েছিলেন, রমণক দ্বীপে চলে যাও। এরকম একজন সর্প তাকে এরকম নন্দনে কৃপা করলেন, বা এ তো কেউ এরকম কৃপা পান নাই কোনোদিন। সেই জন্য কালিয়ানাগের স্ত্রীগণ স্তব করেছিলেন, আমরা তো বুঝতে পারছি না কী কৃপা হলো আপনার, আর এর শ্রী মাথার ওপর সর্বদাই আপনার চরণচিহ্ন থাকবে, এ তো মহাসৌভাগ্য। কার মাথার ওপর জগতে কার মাথার ওপর জগতে ভগবানের চরণচিহ্ন আছে? আছে কেউ? কাউ নেই। আমরা যখন গঙ্গা স্নান করতে যেতাম ছোটোবেলায়, গঙ্গার তীরে পূর্বা আবাস ছিল, পিতা নিয়ে যেত ছোটো বয়স, তখন গঙ্গার ঘাটেতে বামন ঠাকুর বসে থাকতো, উড়িয়া বামন, তারা কি করতো ওই ফোঁটাগুলো দিয়ে দিত, আর চরণ চিহ্নের যে ছাপ আছে ওটা গালে লাগিয়ে দিত, দেখতে ভাল লাগত। এখনকার দিনে এরকম নয়, আগেকার দিনগুলো ছিল। তো চরণ চিহ্ন ভগবানের তিনি লাভ করেছেন, তার নাম কালিয়া, কালিয়া কালিও না, তার পূর্বের অনেক ইতিহাস আছে, পূর্বের তার ইতিহাস আছে অন্য পুরাণে। সে একটা অন্যায় করেছিল, বৈষ্ণবের চরণ জলকে ঘৃণা করেছিল, তাই জন্য তার কালিও হয়ে গেছে সর্প। তার এমন একটা রোগ হয়েছিল, তখন একজন বলেছিল, তুমি এক কাজ করো, ওই যে বৈষ্ণব আছে গাছের তলায়, ও চরণ জল নিয়ে খাও, দেখবে তোমার কমে যাবে এই রোগ। বৈষ্ণবে তার বিশ্বাস ছিল, একবারে ছিল না তা নয়, সে গিয়ে দেখে ওই বৈষ্ণবের পায়ে কুষ্ঠ হয়েছে, আরে সেই জল আমি খাবো কী করে, কি হয় নাকি, জল নিয়ে চলে এলো কিন্তু খেলো না, খালি পাত্রটাকে মাথায় থাকালো, ওই যে কপটতা করলো, ওই জন্য অনেক ঘটনা এসব আছে। যার গুরু বৈষ্ণবে একশো থেকে একশো ভাগ বিশ্বাস হয়েছে, সে এই জন্মেই ভগবানকে পাবে, কিন্তু এটা হওয়া সম্ভব না। সবাই থাকে গুরু বৈষ্ণবের সঙ্গে, অনেক কিছু করে, বিভিন্ন অপরাধের ফলে বিভিন্ন গজগজ করছে কামনা বাসনা, গুরু বৈষ্ণবের তীব্র কথা তাদের কাজে লাগছে না, কারণ পূর্বে বহু অপরাধ করেছে, বহু অপরাধ, বিভিন্ন প্রসঙ্গ, নামের চরণে, ধামের চরণে, বৈষ্ণব চরণে, যার জন্য তাদের হৃদয়টা গেছে পাষাণের থেকেও কঠিন, বজ্রের মতো। ওই জন্য এইসব অভিজ্ঞতাতে ফেটে একেবারে হৃদয় চৌচিল হয়ে যাওয়ার কথা ছিল, তথাপি হচ্ছে না। কারণ কি, ওই বসে রয়েছে ভূতের মতো, ওই কি বললো না বললো, এরকম হরিকথা, হরিকথা কাজে লাগার কথা, মহা ঔষধি, কিন্তু কাজে লাগছে না। বিভিন্ন সেবা অপরাধ, নাম অপরাধ, ভেতরে বিভিন্ন কামনা বাসনা। আরে মহারাজ, আমরা এক মুহূর্ত বৈষ্ণব সঙ্গ করলে পরে কামনা বাসনাকে ঝেঁটা দিয়ে দূর করে ধুয়ে দিতে পারি চিরকালের মধ্যে। এক মুহূর্ত যদি কার বৈষ্ণব সঙ্গ হয়, শুদ্ধ বৈষ্ণব, যার কোনো কামনা বাসনাই নেই, আর আমরা যদি কামনা বাসনা নিয়ে গুরু গুরু বৈষ্ণবের কাছে আসি আর সেবা করতে যাই, তাহলে আমাদের উল্টো ফল হবে, আরও বেশি করে আমাদের বন্ধন হয়ে যাবে। কেন, তার কাছে চেয়ে বসছি ওই সব বস্তু, সে তো দিতে চাইবে না, কিন্তু আমরা চেয়ে বসছি, তারপরে আরও বন্ধন হবে, যা অপরাধ করবে। তাহলে আমরা দেখলাম কালিয়ানাগের কত সৌভাগ্য, কালিয়ানাগ মাথায় চরণচিহ্ন লাভ করলো, চারিদিকে অপূর্ব অবস্থা। এইভাবে আমরা আলোচনা করতে করতে এখন আমাদের বৃন্দাবনীয় লীলায় সবসময় গোপবালকদের নিয়ে কৃষ্ণ তো এদিক ওদিক ছোটাছুটি সবসময়ই করছেন, অর্থাৎ বিভিন্ন অরণ্যে, বিভিন্ন অরণ্যে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন খেলা করছেন, বিভিন্ন জায়গায়। প্রত্যেকটা লীলার একটা আশ্চর্য বৈশিষ্ট্য আছে, সেগুলো আলাদা আলাদাভাবে আলোচনা করতে গেলে সময় কুলোবে না, সময় আর নেই। একদম এগারো স্কন্ধ আলোচনা হবে কি না আমার মাথায় চিন্তা ঢুকছে, মানে এগারো স্কন্ধ না আলোচনা হলে পুরো ভাগবত কথা পুরো বৃথা হয়ে যাবে। এগারো স্কন্ধ আলোচনা করতেই হবে। সেন বলছেন, বয়স্কদের সঙ্গে অর্থাৎ ছেলেপেলেদের সঙ্গে পশুচারণ, খেলা, এইসব সর্বাপেক্ষা হচ্ছে। ধেনুকাসুরের বধ হয়ে গেল দেখলেন, তারপরে কালিয়দহ কালিয়ানাগের বধ হয়ে গেল, আর ওই যে যমুনার তীরে যারা অজ্ঞান হয়ে পড়েছিল, এই অজ্ঞান মানে মরে যাওয়ার মতো বিশেষ জল খেয়ে, কৃষ্ণের অমৃত দৃষ্টিতে তারা আবার জেগে উঠল। কৃষ্ণ যখন কালিয়াকে দমন করে ড্যাঙায় উঠলেন, তখন ভগবান মানুষের মতো লীলা করছেন। একে তো ঠান্ডা, তারপর ঠান্ডা জলের মধ্যে কত ঘন্টা ছিলেন, লেগে ভগবান কাঁপছেন ঠান্ডাতে, ইচ্ছে করে দেখাচ্ছেন, তা নাহলে এদের স্নেহ আসবে না, এই দেখো ও ছেলেটার আমার কী ঠান্ডা লেগে গেছে। তখন তাকে নিয়ে গিয়ে দ্বাদশ আদিত্য টিলা বসানো হলো, সেটা এখনও আছে সেইখানে। কৃষ্ণ টিলার উপর বসেছেন, আর সূর্য ভগবান দ্বাদশ মাসে, বারোটা মাসে বারোটা রূপ ধারণ করে আমাদেরকে তাপ দেন। এই যে সূর্য বিভিন্ন মাসে বিভিন্ন রূপ ধারণ করে আমাদের তাপ দেন, বিভিন্ন রূপ, তার প্রত্যেকটা নাম আছে আলাদা আলাদা। সেই দ্বাদশ সূর্য যেন মনে হচ্ছে বারোটা রূপ ধারণ করে কৃষ্ণকে গরম দেওয়ার জন্য আকাশে এরমভাবে তাপ দিচ্ছেন, সেই জায়গা এখনও আছে কালিয়াদহ, তার উপরেতে এটাকে বলে দ্বাদশ আদিত্য টিলা। সমস্ত লীলাস্থলী এখনও আছে, সে কালিয়াদহ এখনও আছে, কিন্তু গেলে বড় হবে না, এই কি এই কালিয়াদহ পরিবর্তন হয়ে গেছে বাইরের দৃষ্টিতে, অন্তর্দৃষ্টিতে কিন্তু ওরামই আছে। অন্তর্দৃষ্টিতে বলতে আমি বলতে চাইছি যেটা বাস্তব বৃন্দাবনের গভীর রহস্য, তার মধ্যে ওটা আছে, বাইরের লোককে বঞ্চনা করার জন্য এরকম রূপ ধারণ করেছে, যেন মনে হচ্ছে কিছু নেই। তারপর যারা কালিয়ানাগকে দর্শন, কালিয়ানাগের এই কৃষ্ণ কালিয়ানাগের পাল কালিয়ানাগের সঙ্গে লড়াই করছে, কি করে বাঁচলো, এগুলো দেখবার জন্য সমস্ত ব্রজবাসীরা ছুটে এসেছিল। আমি বলেছিলাম চরণ চিহ্ন দেখে দেখি, তাদের এখন রাত হয়ে গেছে, তারা বাড়ি যেতে পারেনি, এই জঙ্গলে সেখানে রয়েছে। সেখানে কি হলো, যশোদা মা, নন্দ বাবা, তারা সব আনন্দে আদর করলো তাদের, আর গভীর রাত্রে যমুনা তীরে থাকতে থাকতে হঠাৎ সেখানে কি হলো, শুকনো পাতা ঘর্ষণ লেগে আগুন জ্বলে গেছে, দাবাগ্নি জ্বলে গেল। সেই দাবানল থেকে সুপ্ত, সেই দাবানল এই ঘুমিয়ে রয়েছে যে ব্রজবাসীগণ, ব্রজবালকগণ যমুনার তীরে, তারা সব চিৎকার করে উঠল, কৃষ্ণ কৃষ্ণ আগুন আগুন আগুন আগুন দাবানল। কৃষ্ণ তখন এলাম বলো কোনো চিন্তা নেই দাঁড়ান, বলে এই দাবানলগুলোকে হাঁ করলেন, সমস্ত দাবানলকে মুখে পান করে নিলেন। এই দাবানন কুণ্ড এখনও আছে বৃন্দাবনে, ব্রজবাসীগণকে এইভাবে দাবানন থেকে রক্ষা করলেন। গ্রীষ্ম ঋতু, আমি কালকেও বলেছি, বৃন্দাবনে বাইরের দৃষ্টিতে অত্যন্ত গরম অত্যন্ত ঠান্ডা হলেও বাস্তবিক পক্ষে সেখানে চির বসন্ত বিরাজমান আনন্দের সঙ্গে, এইভাবে চির বসন্ত বিরাজমান। সেইখানে তারা সবসময় খেলা করছেন, বিভিন্ন অরণ্যে বিভিন্ন রকম খেলা। প্রলম্বাসুর এখন খেলা করতে করতে, প্রলম্বাসুর এই গোপালকে হরণ করবার মানুষে গোপবালক সেজে ওদের দলের মধ্যে ঢুকে গেছে, কেন অনেক গোপবালকের সংখ্যা তো অনেক প্রচুর। সেই দলের মধ্যে এই একটা অসুর যেটা কংস পাঠিয়েছেন, ওই খেলতে খেলতে ওদেরকে মেরে ফেলি, ঠিক আছে। প্রলম্বাসুর এবার গোপবালকের রূপ ধারণ করেছে, মাথায় গামছা বাঁধা, এ গোপবালকদের মতো বেশ সেখানে খেলা করছে। তারা বলছেন যে যে হেরে যাবে খেলায় তার তাকে আমাকে কাঁধে নিতে হবে, কাঁধে নিয়ে এখান থেকে ওই পর্যন্ত যেতে হবে, এটা নিয়ম ছিল বাচ্চা হয়ে। আর যদি আমি হেরে যাই তাহলে তোকে কাঁধে নেব, ঠিক আছে। আর এখানে কৃষ্ণ কি করল, কৃষ্ণ হেরে গেল, কৃষ্ণ ভগবান তো ওই জন্য হেরে যায়। কৃষ্ণ কি করল, বলছে সীতামেন পরাজিত, হ্যাঁ সীতাম তাকে হারিয়ে দিল। সীতাম বলে এই বেটা হেরে গেছিস, কাঁধে নে আমাকে। কৃষ্ণ বলল হায় কাঁধে, কাঁধে নিল, কাঁধের মধ্যে পাটাকে দিয়ে এরম কৃষ্ণের বুকে দুমদুম করে মারছে, যাচ্ছি, সবই সম্ভব ভগবানের সঙ্গে, এই সব সবই সম্ভব, কৃষ্ণকে মারা যায়, সব করা যায়, অন্য দেবতার সঙ্গে করে, নারায়ণের সঙ্গে করা যাবে না, নৃসিংহদেবের সঙ্গে করা যাবে না, করতে গেলে বিপদ, কিন্তু কৃষ্ণের সঙ্গে করা যাবে, গৌরের সঙ্গে করা যায়, তাও গৌরের সঙ্গে করা যায়, করেছেন অনেকে। যাই হোক, এইভাবে দেখা যায় কৃষ্ণ শ্রীরামের দ্বারা পরাজিত হয়ে গেল, পরাজিত হয়ে এবার নিয়ে যাচ্ছে, পিঠের মধ্যে কাঁধে বসে রয়েছে, দুলছে আর গালাগাল দিচ্ছে, মাথা বাজাচ্ছে, কৃষ্ণের মাথাটা বাজাচ্ছে আর চলছে, চল ওই বন্ধু নিয়ে যাবে এটা হেরে গেছিস। আর এখানে আমাদের হেরে গেছে কে, প্রলম্ব বলে যে ওষুধটা এসছে, সে ওষুধটা হেরে গেছে কার কাছে, বলরামের কাছে। বলরাম তখনও পর্যন্ত ভগবান হলেও যেহেতু খেলাধুলা করছে তখন অত সব খেয়াল নেই, তিনি বুঝতে পারেননি এটা যে ওষুধ, ভগবানের এটা লীলা। ওষুধটা এবার বলরামকে কাঁধে নিয়েছে, কাঁধে নিয়ে কি করছে, বলরাম কাঁধে উঠেছে, নিয়ে যাওয়ার কথা এখান থেকে এতটা, ও কী করছে, বলরামকে নিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। তো অন্যদিকে যাওয়ার পর বললাম বলে কী ব্যাপার হলো, অন্যদিকে অন্য নোংরা রাস্তা নিয়ে যাচ্ছে ব্যাপারটা কি, তখন বুঝতে পারলো ভালো করে অন্তর্দৃষ্টি বললে, রে এ তো ওষুধ, এক চাপ্পা মাথার মধ্যে এক ভুসি, মাথা ফেটে চৌচি লাগবে, ব্যাস সেখানেই শেষ ওষুধ। এইভাবে পরমাসুরকে বধ করলেন। তারপরে বনাগ্নি থেকে তো বললাম, আবার অম্বিকা বনেতে আগুন লেগেছিল, সেখানে সেখানেও হয়েছিল, এখানে এখানেও রক্ষা করেছে, এখানে যমুনার তীরে যারা এসেছিলেন দাবানল থেকে, হ্যাঁ আকঙ্ক ভগবান তার পান করেছিলেন। এইভাবে এইভাবে করতে করতে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সমস্ত ঋতুর ফল ফুল সমস্ত কিছু নিয়ে যেন মনে হচ্ছে প্রকৃতি কৃষ্ণের চরণেতে পুষ্পাঞ্জলি দিতে চাইছে। যখনই জঙ্গল দিয়ে যেতেন গাছপালাগুলো মাথা নুইয়ে দিত, ফলগুলো কৃষ্ণের চরণে এরকমভাবে মাথা নুইয়ে দিত যে আমাদেরকে নাও আমাদেরকে সেবা করো। এইভাবে সমস্ত অপূর্ব সেবা করতেন, করতে করতে এখন শরৎকাল এসে পড়েছে। শরৎকালে ভগবানের এক অপূর্ব লীলার কত বর্ণনা রয়েছে, যেটা আমি অনেক সময় স্তোত্র বলে অনেক সময় হরিকথা আলোচনা করেছিলাম আপনাদের সামনে। শরৎকালে দেখবেন স্বাভাবিকভাবেই যত জলাশয়ের জল স্বাভাবিকভাবেই পরিষ্কার হয়ে যায়। কি এই প্রকৃতির এক অদ্ভুত নিয়ম, প্রকৃতির এক অদ্ভুত নিয়ম যে শরৎকালে কেন জানি না সমস্ত জলাশয়ের জল নির্মল হয়ে যায়, বর্ষাকালে আষাঢ় মাসে আদি সমস্ত ঘোলা হয়ে যায়। তারপর যেই শরৎকাল এলো, শরৎকালের বৈশিষ্ট্যই এই, কেন জানি সব জল নির্মল তো ধারণ করে। প্রত্যেকটা সরোবরেতে, যেখানে ভালো ভালো সরোবর, আমাদের এইখানে এখন দুর্গন্ধ দূষিত করেছে, প্রত্যেক সরোবরে পদ্ম, বিভিন্ন রকম শালুক ফুল বিভিন্ন রকম ফুটে থাকে, বিভিন্ন রকম স্তর, মানে অপূর্ব দেখতে, এত আনন্দ লাগে। আর সেখানে সুন্দর বায়ু হয়, আর সমস্ত জীবগণের আনন্দে, সমস্ত জীবগণের হৃদয়ে কেন জানি না এক আনন্দের হেল্লোল ওঠে শরৎকাল এলেই। অনেকে হয়তো বলতে পারেন দুর্গাপুজো আছে না ওই জন্য আনন্দ হয়, তা নয়, একটা গোপন উদ্দেশ্য আছে, এটা লোকে জানে না। শরৎ, হ্যাঁ সে তো বটেই, প্রকৃতি মায়ের পুজো হবে, প্রকৃতি তো তোমাদের আনন্দে রেখেছেন, তার জন্য এটা জড়া আনন্দ, এটাকে জড় আনন্দ বলে, তাই তো এটা আনন্দ হয়। শরৎকাল এলেই যে সমস্ত লোকরা আছেন তাদের সবারই ভেতরে একটা কিরম একটা আনন্দ হয়। আর আমাদের আনন্দ হয় যেই চলে এলো কার্তিক মাস, কেন জানি না কার্তিক মাসে যে প্রান্তে থাকবো কেন জানি না একটা আলাদা আনন্দ লাগে যেখানেই থাকি। আমি চিরকাল বৃন্দাবনেই থাকতাম, কিন্তু ইদানিং ভগবানের ইচ্ছায় হরিকথা বলবার জন্য সবসময় বৃন্দাবনে থাকা যাচ্ছে না, ভক্তদের ডাকে আকর্ষণে যেতে হয়, কিন্তু সেখানে গেলেও মনে হয় আমি বৃন্দাবনেই আছি। আর এত সুন্দর লাগেছে চারিদিকে পরিবেশ যেখানেই থাকি, এই যে পাঞ্জাবে থাকি সেখানেও আনন্দ লাগছে, একটা অপূর্ব একটা একটা আভাস হয় আনন্দের কার্তিক মাসে। কেন এটা কার্তিক মাস যে ঊর্জাব্রত রাধারানীর, হ্যাঁ যে দামোদর ব্রত পালন করতে হয়, রাধারানীর বিশেষ কৃপা আছে এই মাসের ওপর, এই জন্য এই মাসে একটা বিশেষ আনন্দ হয়। আর রাধারানীর থেকেই তো এই সব জগতের সব দেব দেবীগুলো এসছে, কৃষ্ণ থেকে যেমন সমস্ত দেবতা এসছে অনন্ত যত, সেরকম রাধারানী থেকে যত দেবী আছে যার নাম জানেন আপনার, সব রাধারানী থেকে এসছে। তাহলে স্বাভাবিকভাবে রাধারানী থেকে যদি এসে থাকে, দুর্গাদেবীর ছায়া রাধারানী থেকে, তা দুর্গাদেবীর জন্য এদের আনন্দ হয়, আমাদের দুর্গাদেবীর যার কারণ, মানে যে রাধারানী যার কারণ দুর্গাদেবী, তার জন্য আমাদের আনন্দ, একই কথা। অর্থাৎ ওনার জন্য আমাদের আনন্দ হচ্ছে, ওর থেকে যে ছায়া দুর্গাদেবীর জন্য আমাদের এই জগতের আনন্দ হচ্ছে, হবেই আনন্দের স্রষ্ট হয়েছি। যে কৃষ্ণকে আহ্লাদিত করে, কৃষ্ণকে আনন্দ দেওয়ার মতো কে আছে? কৃষ্ণকে আনন্দ দেবে এই জগতে কে আছে? আছে কেউ? অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে, অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে আনন্দের দ্য অনলি সোর্স, একমাত্র উৎস আনন্দ হচ্ছে কৃষ্ণ। আবার সেই কৃষ্ণকে আনন্দ বলে কি? হ্যাঁ এ তো কথা তো বোঝা যাচ্ছে না। একে বলছেন কৃষ্ণকে বলা হচ্ছে রসবৈষ, কৃষ্ণ হচ্ছে রসবৈষ, কৃষ্ণকে বলা হচ্ছে রসবৈষা, সেই একমাত্র রসের উৎস, রসের আকর। আবার সেই কৃষ্ণকে আনন্দদান করেন, সেই কৃষ্ণকে ব্রজবাসীরা, ব্রজগোপীরা, বিশেষ করে রাধারানী আনন্দ দেন। তাহলে আনন্দের যে উৎস তাকে আনন্দ দিচ্ছে না বারোটা, তাহলে তার থেকে তো আমাদের আনন্দ হতেই পারে। এখন এখানে বেণুগীত অপূর্ব, এখানে হচ্ছে এখানে বলছেন অপূর্ব, সে সুখদেব গোস্বাই বলছেন শরৎকালের মহিমাটা আপনারা শুনবেন এখানে কৃষ্ণের, সেইখানে প্রকৃতিতে কি অপূর্ব বৈশিষ্ট্য, কি অবস্থা হয় শরৎকালে সেটা বর্ণনা করছেন শিশুকে। আজ বেশি ব্যাখ্যা করব না, অল্প তার মধ্যেও মেন মেন প্রধান যেগুলো সেগুলো সবটাই ব্যাখ্যা করা উচিত, কিন্তু উচিত সময় হবে না। শিশু শিশুক বাচ ইত্থম শরত স্বচ্ছ জলম পদ্মা কর সুগন্ধিনা নবসাদ বায়ুনাবাতম সগো গোপাল কোচ্যুত কুসুমিত বনরাজি সুস্মি ভৃঙ্গ দ্বিজকুল ঘুষ্ট সরহ সরিত মহিদ্রম মধুপতিরবগাজ্য চারায়ণগা সহ পশুপাল বলশ্চ কুজবেণু তদ্বজ স্ত্রিয় আশ্রুত বেণু গীতম স্মরোদয়ম কাচিদ পরক্ষম কৃষ্ণস্য সখীভ্যো অন্নবর্ণয়ন তদ্বজ স্ত্রিয় তজ্বজস্ত্রিয় আশ্রুত বেণুগীতম স্মরোদয়ম কাচিত পরক্ষম কৃষ্ণস্য স্বসখীভ্য অন্নবর্ণয়ন। বলছেন কি শরৎকালে বৃন্দারণ্যে অপূর্ব সমস্ত সরোবরের জল, পবিত্র জল, সমস্ত সরোবরগুলো মনে হচ্ছে টলটল করছে, সমস্ত যত সেডিমেন্টেশন জলের মধ্যে যত সেডিমেন্টেশন থাকে, পার্টিকেল থাকে, সেগুলো প্রকৃতির গুণতে সব নিচে চলে যায়, দিয়ে একটা অপূর্ব জলাশয়গুলো অপূর্ব রূপ ধারণ করে। তারপর সেখানে পদ্মফুল ফুটে রয়েছে, বিভিন্ন রকম ফুল ফুটে রয়েছে জলের মধ্যে, আর তার সঙ্গে শরৎকালের অপূর্ব বায়ু বায়ু বয়ে যাচ্ছে। এই বায়ু যখন বইছে তখন বিভিন্ন এই যে ফুলের গন্ধগুলো গন্ধগুলো বায়ু নিয়ে আসে, বায়ু সেগুলো নিয়ে এসে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, আর অবাক হওয়ার মতো অবস্থা, যেন মনে হচ্ছে কি একটা অপূর্ব একটা আনন্দ, অজানা আনন্দ যেন ছড়িয়ে পড়ছে। আর গো সহ গো গোপাল কো অচ্যুত অচ্যুত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই গোপগণকে নিয়ে অর্থাৎ নিজের বন্ধুগণকে নিয়ে একটা ওই আনন্দের মধ্যে ডুবে গেছেন সমস্ত বৃন্দাবনে। কুসুমিত বনরাজি সুস্মি ভৃঙ্গ দ্বিজকুল ঘুষ্ট সরহস্বরিত মধ্যে চারিদিকে বনেতে কুসুমিত চারিদিকে বন ফল ফুল সমস্ত দিয়ে সাজিয়ে রেখেছেন, ভরে গেছে। আর ভৃঙ্গকুল অর্থাৎ ভৃঙ্গকুল বলতে মৌমাছিগুলো গুনগুন করে সমস্ত ফুলে ফুলে গুনগুন করে ঘুরছে, অপূর্ব গুঞ্জন, যেন মনে হচ্ছে কে একটা ছন্দে ছন্দে যেন গান করছে, বোঝা যাচ্ছে না কিন্তু গানের একটা তাল মনে হচ্ছে, কি অপূর্ব একটা গানের তালের মতো মনে হচ্ছে। কেন একসঙ্গে যখন ভৃঙ্গকুল একসঙ্গে নাচ করতে থাকে গুঁ গুঁ করে, কত সুন্দর একটা, এগুলো যারা অপ্রাকৃত দার্শনিক তারা ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না, জড় বিষয়েতে যাদের। আর বলছেন এখানে মধুপতি, যে কৃষ্ণকে মধুপতি বলা হয়, যার প্রত্যেকটা ক্রিয়াকর্ম তার রূপ গুণ যা কিছু ব্যাখ্যা করব সব কিছু কি অপূর্ব রূপ, সেটাকে মধু বলা হয়। ওই জন্য বেদেতে ভগবানকে মধু বলা হয়, ওম মধু ওম মধু ওম মধু। আর আমাদের আবার সুন্দরভাবে এখানে মধুরাষ্টকমে বলা আছে, বদনম মধুরম হসিতম, বিভিন্ন রকম এখানে সব আছে, বলে তোমার রূপ মধুর, তোমার চলা মধুর, তোমার বলা মধুর, সবই মধুর, মধুরাষ্টকমে এইভাবে মধুরাধিপতে রাখিলাম মধুরম। এই জন্য এখানেও সেই কথা, মধুপতি রবগাজ্য চারায়ণ গা, মধুপতি রবগাইহ চারায়ণ গা সহ পশুপাল বলশ্চ কুব্জ বেণুম। বংশীবাদন করতে করতে এই গোবাছরগুলোকে চারণ করতে করতে কি করছেন মধুপতি, হ্যাঁ বলছেন কুসুমিত মধুস্বরে রব করছে, ভঙ্গনাথ গোচরণ করতে করতে বংশীধারণ করছেন। এখানে বংশী নাথ করতে আরম্ভ করলেন কৃষ্ণ, পশুগণ সহ, পশুপাল গণ সহ এবং বলদেব সহ মধুপতি কৃষ্ণ গোচারণ করতে করতে বংশীবাদন করলেন। সেই সময় পর্বত নদী সরোবর সকলের নিকস্থ পুষ্প বনরাজি পক্ষীকুল এবং ভ্রমসমূহ মধুর রব করে একেবারে গুনগুন গুনগুন করে গাইতে আরম্ভ করল। সুখদেব গোস্বামী ভগবানের এই যে বৃন্দারণ্যে প্রবেশ এবং খেলা, এটাকে অপূর্ব দার্শনিক ভাষার দ্বারা তুলে ধরার চেষ্টা করলেন। আমি আগে বলেছিলাম জগতের কোনো ভাষাই বৃন্দাবনের অন্তঃকরণের লীলা বৈশিষ্ট্য যা যা কিছু সেগুলোকে ভাষার দ্বারা তুলে ধরা যাবে না। আমরা জানি ভাষা এবং ভাব একে অপরের জ্ঞাপক। আমরা শিখেছি ছোটবেলা থেকে পড়াশোনা করে কিছু কিছু শিখেছি, সেখানে জেনেছি ভাব এবং ভাষা পরস্পরের জ্ঞাপক। অর্থাৎ ভাব কি হয় সেটা ভাষার দ্বারা বলা যায়, আবার ভাষা দিয়ে ভাবকে পরিস্ফুট করার প্রচেষ্টাই জগতে দার্শনিকগণ করে থাকেন। বাস্তবিক পক্ষে বিচার করলে সকলেই ন্যূনাধিক দার্শনিক, দার্শনিক নয়, কথাগুলোর মানে সবাই বুঝতে পারেন না আমি কী বলছি। বিচার করলে দেখা যাকে আপনি সবচেয়ে খারাপ বলছেন তারও একটা কিন্তু দর্শন আছে, দর্শন নেই হয়তো নিম্ন দর্শন আছে, অত্যন্ত একটা রিস্কাওয়ালা তার একটা দর্শন আছে, তাহলে বেঁচে রয়েছে কী করে, কিন্তু তার দর্শনটা অত্যন্ত নিম্ন। হেন কোনো জগতের কোনো মানুষ নেই যার কোনো দর্শন নাই, কিন্তু সেই দর্শনটা উন্নত মানের কি অত্যন্ত নিকৃষ্ট সেটা বিচার্য বিষয়। আলোচনা প্রসঙ্গে এখানে ভাব এবং ভাষা পরস্পরের জ্ঞাপক আমরা জেনেছি, কিন্তু আপনি তো বললেন অপ্রাকৃতিক জগতের বিষয়টাকে, রবীন্দ্রনাথের অনেক ভাবের কথা উঠেছিল তিনি ভাষার দ্বারা বর্ণনা করেছেন, আবার তার যখন কোনো কোনো ভাব হয়েছিল তিনি তখন বর্ণনা করার আর কোনো সুযোগ নেই। সেই সময় কি হয়েছিল অন্য অন্য কবিগণ তাহলে কবি ঠাকুরের কী কী ভাব হয়েছে সেটা বর্ণনা করছেন। যখন বোলপুর থেকে কবিকে কাঁচের একটা বিশেষ কম্পার্টমেন্ট হয়েছিল তাতে করে কবি ঠাকুরকে নিয়ে আসা হয়েছিল বোলপুর থেকে অসুস্থ অবস্থায়, তখন তিনি পাগলের মতো খালি বোলপুরে এসে গাছপালা এইসব প্রকৃতির সৌন্দর্যগুলো দেখছেন আর চোখে জল আসছে, এই বোলপুরকে ছেড়ে চলে যাব, যে বোলপুরে বসে কত কিছু লিখেছেন যদিও প্রাকৃত, কিন্তু পরিপূর্ণ প্রাকৃত তিনি নন। রবীন্দ্রনাথের কথা একটু তুললাম এই কারণে, তিনি পরিপূর্ণ প্রাকৃত নন, জড়ও নন, তার অপ্রাকৃত ভাবও ছিল কিছু মিশ্রণ, যেটা আমি কালকে আলোচনা বলছি যারা চিত এবং জড়কে মিশিয়ে নিয়ে ঝালমুড়ি বানাতে চায় তাদের দ্বারা ভগবত প্রাপ্তি হয় না, ওই জন্য তিনি ভগবানকে পান নাই। পাওয়ার কিন্তু কথা ছিল, এমন এমন মহাপুরুষগণের সঙ্গে ওনার দেখা হয়েছিল যে ওই জন্মেই ওনা ভগবানকে পাওয়ার কথা ছিল। আর দার্শনিক তো তিনি একদম উত্তম ছিলেন, দার্শনিক তো কথাই নেই, কিন্তু খালি একটু গুরু বৈষ্ণবের কৃপা দরকার ছিল বেশি করে, আর দীক্ষা সেটা উনি করলেন না, ওই জন্য ঠকে গেলেন তিনি। আর একজনের নাম হয় আমি দুঃখ করি মাঝে মাঝেই বলি, বঙ্কিমচন্দ্র বঙ্কিম চাটুর্যে, বিরাট বুদ্ধিসম্পন্ন কিন্তু সাধুগুরু বৈষ্ণবের প্রতি ভালোবাসা হল, ওই জন্য পারলেন না। বিদ্যাসাগরজি মহারাজ তারও তাই, বিরাট নৈতিকতা, এরকম নৈতিকতা জগতে দেখা যায় না, সেও পারলেন না। মাইকেল মধুসূদন সে তো ঠকেই গেল প্রথমে, তারপর মরবার সময় কেঁদে কেঁদে বলছে একটু রাধাকৃষ্ণের চরণামি তো দেবে গো, তখন খ্রিস্টান হয়ে গেছে, খ্রিস্টান, তার সমাধি আছে আমাদের কলকাতায়, তার তুই চরণামি তো দিয়ে কী করবি এখন, আর সারা জীবন তুই সমস্ত ফেলে দিয়ে চলে গেলে সব অপ্রাকৃত পশু। পরে কেঁদেছিলেন যখন গ্রেট ব্রিটেন থেকে লাথি খেয়েছিল, ওদের যত বড় বড় কবি আছে কিডস সেলি যত বড় বড় কবি আছে তার থেকে এর ট্যালেন্ট বেশি ছিল, কিন্তু ওরা ঈর্ষা করে একে মূল্য দিল না, যখন জুতোটা খেলো লাঠিটা খেলো তখন বুঝতে পারল কি ভুল করেছি আমি। হে বঙ্গভাম হে বঙ্গভাণ্ডার তব বিবিধ রতন তোমার এই ভাণ্ডারে রয়েছে সেগুলো ছেড়ে আমি কোথায় গেলাম, পরে কেঁদেছিলে লাভ হলো না, ভক্ত হতে পারেননি। যদিও মেঘনাদের অনেক বর্ণনা লিখেছেন সেখানে লক্ষণ যে বলরাম তাকে নিচু করে দেখিয়েছিলেন আর মেঘনাদকে বড় করে দেখিয়েছে, এই হচ্ছে মূর্খতা। দে থিঙ্ক তারা মনে করে আমরা বড় বুদ্ধিমান। বলরাম সাক্ষাৎ লীলা করছেন বলদাবজি মহারাজ কী করে অজ্ঞান হয়েছেন, কেন শক্তি ছেলে এটা একদম বৈষ্ণবগণ ছাড়া ভগবান ছাড়া কেউ জানেন না। এ কত বীরত্ব, কার মেঘনাথের বীরত্ব দেখালা, আর মেঘনাথের বীরত্ব দেখে তুই তো নরকে চলে গেলি বেটা, কত সুন্দর কাব্য লিখলি, হ্যাঁ কী মূল্য হলো, এক পয়সা কোনো মূল্য নেই, ভগবানকে বুঝতে পারলো না। এই জগতের মূর্খ লোকগুলো তো ওগুলি পড়ে পড়ে না, ওগুলো ওগুলি আ হা হা পরীক্ষায় পাস করে, এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। যেখানেই ভগবানের অপমান, যেখানেই ভগবানকে নিচু দেখানো হয়েছে ওইখানেই আনন্দ উল্লাস, আহ দেখো কত বড় হয়ে গেছি আমরা, পশুর দল আমরা বড় হয়ে গেছি, ভগবান নিচু দেখালাম, তাহলে ভগবান কত নিচুতে আমরা কত ওপরে, এইটা হচ্ছে বাহাদুরি আমাদের। হ্যাঁ এই হচ্ছে আমাদের বাহাদুরি। যাই হোক বাহাদুরি কতদূর পর্যন্ত দেখাবে, দেখাক, ভগবানের তো বিকার নেই, ভগবান আমাকে গালাগাল দে অপমান কর যা করার কর তোরা, তা আমার কি, বাস্তবিক পক্ষে তোরা তো সবই আমারই, আমার ছাড়া তো কিছু নেই অনন্ত ব্রহ্মাণ্ডে, গালাগাল আর যাই করো কী হবে, আমারই তো সব, তো আছিস দুদিন জিন জীবনযাপন করছিস কর। বরহাপীরম নটবর বপু কর্ণয়ো কর্ণিকারম বিদ্যদবাস কনক কপি সম্বৈজয়ন্তিঞ্চমালম রন্ধান বেন রদর সুদয় পুরায়ন গোপবিন্দৈ বৃন্দারণ্যম সপদ রমণম প্রবিষাদ গীত কীর্তি বরহাপীরম নটবর বপু কর্ণয়ো কর্ণিকারম বিদ্যদবাস কনক কবি সম্পৈজয়ন্তিঞ্চমালম রন্ধান বেন রদর সুদয়া পুরায়ন গোপবিন্দৈ বৃন্দারণ্যম সপদ রমণম প্রবিষাদ গীত কীর্তি। এখানে বর্ণনা করা আছে বরহাপীরম নটবর বপু কর্ণ কর্ণিকারম, আহা বজেন কৃষ্ণ ময়ূরপুচ্ছের শিরভূষণ করেছেন, মা নাকে লাগিয়ে দিয়েছেন মাথায় লাগিয়ে দিয়েছেন শিরভূষণ, কর্ণোদ্বয়ে কর্ণিকা ফুল দুটো কানে লাগিয়ে দিয়েছেন, বলছেন এখানে বৈজয়ন্তী মালা ধারণ করেছেন, পীতবসন, পীতবসন মানে সোনার রঙের পীতবসন পরেছেন উত্তরীয় বৈজয়ন্তী মালা, আর বংশীগণের বংশীর এক একটা রন্ধতে এক একটা ফুটোতে আঙুলগুলো কিরম চালাচ্ছেন আর মুখে অধরে ফুঁ দিচ্ছেন, আঙুলগুলো বিদ্যুতের মতো চলছে আর মুখে ফুঁ দিচ্ছেন, তাতে এক এক ফুটো থেকে এক এক স্বর বিভিন্ন স্বরধ্বনি নির্গত হচ্ছে, আহা কি অপূর্ব এ দৃশ্য। বৈজয়ন্তী মালা পরে রয়েছেন আর যত গোপগণ তার সখাগণ আছে তারা তাকে স্তব করছে, তিনি বংশীবাদন করছেন, ওরা গানের মতো কৃষ্ণের কৃষ্ণের গান করছে সব মিলিয়ে। ইতি বেণুরবম রাজন সর্বভূত মনোরম মনোহরম শ্রুতাবজ স্ত্রিয়ঃ সর্ববর্ণয়ন্তি অভিরভিরে, ইতি বেণুরবম, ইতি বেণুরবম রাজন সর্বভূত মনোহরম। এই বেণুরব সমস্ত গাছপালা পাথর জঙ্গলে যত কিছু আছে সমস্ত ধুলিগোনাগুলোকে নাচিয়ে দিচ্ছে, বংশীধ্বনির সঙ্গে সঙ্গে সমস্ত জগতের যত নিয়ম যেন বদলে গেছে। যমুনা বইছিল, যমুনা পাথর হয়ে গেছে, বরফ হয়ে গেছে। বংশীধ্বনির ফলেতে যমুনার বয়ার কথা ছিল, তুমি তো জল, বইছে না, পাথর হয়ে গেছে বরফের মতো। আর যে পাথরগুলো যেগুলো কঠিন, ওগুলো সব মোমের মতো গুলো গুলো গুলো গুলো চলে যাচ্ছে, এগুলো এখনও আছে চিহ্ন। মানে জঙ্গম স্থাবরের রূপ ধারণ করেছে প্রেমেতে, আর স্থাবর জঙ্গমের রূপ ধারণ করেছে। কিন্তু জঙ্গমের রূপ ধারণ করলেও ওরা কিন্তু প্রেমময়, ভেতরে প্রেম, কথা বলতে পারছে না, আড়ষ্ট হয়ে গেছে, এরকম অবস্থা। পক্ষীগুলো গাছের মধ্যে বসে রয়েছে, পক্ষী ছানা শাবকগুলো, ছোট ছোট বাচ্চা সবে খেতে শিখেছে, কচি কচি পাতা টুকটুক করে খোটর ঠোকর মেরে খায়। যেই কৃষ্ণের বংশীধ্বনি এলো, সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে চোখটাকে বুঝে এরকম করে রইল। বাছুরগুলো মায়ের স্তনপান করছিল, বাছুরগুলো মায়ের স্তনপান করতে করতে যেই কৃষ্ণের বংশীধ্বনি কানে এলো, সঙ্গে সঙ্গে কী করলো, স্তনপান করছিল স্তনের মধ্যে মুখ দিয়ে, মুখটা আলগা হয়ে গেল, আর কানটাকে গরু গোমাতার কান দেখবেন এরকম নড়ে, কানটাকে এরকম তুলে দিল। তুলে দিয়ে মনে হচ্ছে কানটাকে গ্লাস, গ্লাসে যেমন আমরা মধু, আমরা কোনো রসায়ন পান করি কোনো গ্লাস দিয়ে, লোটা চাই গ্লাস, মনে হচ্ছে কানটাকে এরকম তুলে দিয়ে গ্লাসের মতো ওর মধ্যে রস আসছে, সেই রসে পান করছে। এইভাবে বর্ণনা আমি কিঞ্চিত পাঠ করে যাব, আপনাদের অনুভবের বিষয় হবে, সব বর্ণনা করতে গেলে সময় হবে না, কোনো দিন কপালে থাকলে হবে। শ্রী গোপীগণ এই সৌন্দর্য দেখে নিজেদের কাজ, নিজেদের গৃহকর্ম, গোপীগণ নিজেদের গৃহকর্ম সব ফেলে দিয়েছেন, দিয়ে আর সহ্য করতে পারছেন না। এক গোপীর সঙ্গে দেখা হচ্ছে, দেখ দেখ দেখ কীরকম বংশীধ্বনি হচ্ছে, দেখ একে অপরের কাছে, এ ওর কাছে বর্ণনা করছে, ও ওর কাছে, হয়তো এ গ্রামে এ এই সখীকে বলছে, ও ওই সখীকে বলছে, দেখ দেখ কী কীরকম বংশী এটা। সমস্ত কাজ ভুলিয়ে দেয়, সমস্ত সংসারকে ভুলিয়ে দেয়, এ কী বংশীধ্বনি যে সমস্ত কিছু ছেড়িয়ে, সংসার ছাড়িয়ে আমাদেরকে আকর্ষণ করে, এ কী বংশীধ্বনি। হ্যাঁ, এর নামই বংশীধ্বনি, কৃষ্ণের বংশীধ্বনি। অক্ষন্নতাম ফলমিদম ন পরম বিদাম সক্ষহ প্রসূনন বিবিশতয়োর বয়সই। মামা বলছেন, মা বলছেন, একে অপরকে বর্ণনা করছে প্রত্যেকে পরেকে, বলে এই যে আমরা চোখ ধারণ করে রয়েছে, এই যে চোখগুলো আঁখি, এই চোখগুলো ধারণ করে রয়েছে কেন, এই সার্থকতা কবে হবে? গোপীগণ বলছেন, চোখের সার্থকতা তখনই হবে যখন কে গোবিন্দ রূপ দর্শন করবে। তার আগে চোখগুলো ময়ূরের পালক, ময়ূরের পালকে যেমন চোখ থাকে, বরহিয়তে তে নয়নে নারানম ইত্যাদি শ্লোক আছে। ময়ূরের পালকে যে চোখ থাকে, এইগুলো অন্ধ চোখ, বাস্তবিক চোখ না, চোখের মতো মনে হয়, সেরকম চোখ তোমাদের, বাস্তবিক ভগবানের রূপ দর্শন করে নাই, সে চোখ বৃথা। বিভিন্ন বর্ণনা ভাগবত অমৃতময়। আমার তো মনে হয় এক এক অধ্যায় যদি এক এক মাস ধরে আলোচনা, তাহলেও রস তৃপ্ত হবে না। রসিক ব্যক্তিগণ যারা রস পান করতে অভ্যস্ত, যাদেরকে ভগবান বুঝিয়েছেন রস কী, আর বাগবাসী যারা জড় বিষয় নিয়ে পড়ে রইলেন, তারা ঠকে গেলেন, বড় কপাল পোড়া, কপালমন্দ দশা ভারী, ঠকে গেল, পেল না এই অমৃত। অক্ষণ বলছেন, অক্ষণ গোপীগণ বলছেন, সমস্ত এই বর্ণনাটা শুনতে হবে চুপচাপ, চোখ বুঝে, দার্শনিক বর্ণনা, চোখ বুঝলেই মনে আসবে। অক্ষন্নতম ফলমিদম ন পরম বিদাম সক্ষহ প্রসূনন বিবেশতয়োর বয়সই বক্তম ব্রজেশ সুতয়োরনুবেনুজুষ্টম জৈর্বা নিপীতমনুরক্তকটাক্ষমোক্ষম চ্যুত প্রবালবরহস্তবকোৎপলাবজ মালানুপৃক্ত পরিধান বিচিত্রবেশ মধ্যে বিরেজতুরলম পশুপালগোষ্ঠম রঙ্গে যথা নটবর কচগায়মান গোপ কিমাচরদয়ম কুশলম স্ম বেণু দামোদরাধর সুধামোপি গোপিকানাম ভুঙ্ক্তে স্বয়ং যদবশিষ্ট রসম হৃদিন্য হৃষ্যোত্তচ অশ্রুমচুস্তরবো যথারিয়া গোপ কিম আচরদয়ম কুশলম স্ম বেণু এই গোপিক গোপিকা গোপ কিম আচরদয়ম কুশলম স্ম বেণুর দামোদরাধর সুধামোপি গোপিকানাম বলছেন গোপিকাগণ বলছেন সখী এই বংশীটা এটা তো বাঁশ থেকে হয়েছে শুকনো বাঁশ এটা তো শুকনো বাঁশ থেকে বাঁশিটা হয়েছে আমরা যে সৌভাগ্য পেলাম না এই বাঁশিটার কত সৌভাগ্য কৃষ্ণের অধরটাকে চুমু করছে সব সময় আরে দেখো এই শুকনো কাঠের একটা বাঁশি তার কত সৌভাগ্য কৃষ্ণের অধরে লেগে রয়েছে আর কৃষ্ণের অধর থেকে যে রস বের হচ্ছে সেটা পান করছে আবার দেখো যমুনার কত সৌভাগ্য যে এই বংশীটাকে যখন কৃষ্ণ মনে করেন একটু যমুনাতে গিয়ে একটু বাঁশিটাকে ধুয়ে আনেন কৃষ্ণ মাঝে মাঝে বাঁশিটাকে যমুনাতে ধুয়ে আনেন এরকম গিয়ে যা বাঁশিটা যেন ভালো বাজে ওই ধোয়ার সময় বংশীতে যে কৃষ্ণের অধরামৃত লেগে রয়েছে সেইটা আবার যমুনা পেয়ে যাচ্ছে তাহলে যমুনা ভাগ্যবান এই আমরা দেখো কপাল পোড়া আমরা পেলাম না এরকম ভাই বলছেন গোপ কিমাচারদয়ম কুশলম স্ম বেণুর দামোদরাধর সুধামোপি গোপিকানম ভুঙ্ক্তে স্বয়ং যদবশিষ্ট রসম হৃদিন্য হৃষ্যোত্তচ অশ্রুমুচু স্তরব যথার্যা বলছেন কি এই যমুনা কূলে যা বৃক্ষগুলো হয়েছেন তারা আবার কি করছে যমুনা তো এই বংশীর রসগুলো যমুনার জলে পেয়ে গেল আবার যমুনা সেই জলগুলোকে যমুনার জলগুলোকে আবার এই বৃক্ষগুলো আবার নিজের মূলের দ্বারা টেনে নিচ্ছে এবার তুই একা পান করবি কৃষ্ণের ধরো আমাদেরও দাও বলে ওরা আবার বৃক্ষলতাগুলো আবার কিছুই সেই শেকড়বারকের মাধ্যমে টেনে নিচ্ছেন রসটা বলে দেখো এরা কী সৌভাগ্য আহা কী অপূর্ব বৃন্দাবনম সখী ভুবনতি কীর্তিম যদ্দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী বৃন্দাবনম সখী ভুবনতি কীর্তিম যদ্দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী গোবিন্দ বেণুমনুমত্ত ময়ূর নিত্বম পেক্ষাদৃশান্ব পরতান্ন সমস্ত সত্যম ধন্যাস্মামুরমত ইউপি হরিণ্য এতা এতায়ানন্দ নন্দনম পাত্র বিচিত্র বেশম আকর্ণ বেণুরণিতম সহকৃষ্ণ সারহ পুয়াম দধুরবিরচিতম প্রণয়াবলোকই বলছে হরিণগুলো দেখো কত সৌভাগ্য কৃষ্ণ যখন বংশীবাদন করতে করতে যাচ্ছেন হরিণীগুলো তাদের স্বামীগুলোর সঙ্গে একসঙ্গে কৃষ্ণের দিকে এরমভাবে তাকিয়ে রয়েছেন হরিণের চাওনি অপূর্ব বলে দেখো এরা কি ধরনের মনে হচ্ছে হরিণগুলো তাদের ওই প্রণয়াবলোকে তাদের প্রণয় প্রেম মাখা ওই দৃষ্টির দ্বারা কৃষ্ণের চরণের আরতি করছে গাছপালাগুলো এইভাবে আরতি করছে যমুনা নদী এইভাবে কৃষ্ণের আরতি করছে প্রত্যেকে যেন মনে হচ্ছে আরতি করছে আর মেঘগুলো আকাশে গুড়গুড় গুড়গুড় শব্দ করছে মনে হচ্ছে ওরা আবার তার সঙ্গে বংশীধ্বনি করছে এরা তারা শঙ্করধ্বনি করছে ওরা আরতি করছে এরা শঙ্করধ্বনি করছে এইরকম ধরনের অপূর্ব সমস্ত সব পরিবেশ বৃন্দারণ্যে আকর্ণ বেণুরণিতম সহকৃষ্ণ সারা পূজাম দধুর বিরচিতম প্রণয়াবলোকই ভালোবাসার দৃষ্টির দ্বারা এক নজরে এরকমভাবে তেছাড়া দৃষ্টি হরিণের দৃষ্টি ওই জন্য যারা সুন্দর দেখতে সুন্দরী তাদেরকে বলা হয় হরিণ নয়নী বলা হয় এই থেকেই এসছে এনে বলা হয় কেন হরিণের নয়নী হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর জগতে এত সুন্দর আর কাউর নয়ন নয় যাই হোক আমরা ভগবানের নয়নকে কিন্তু হরিণের নয়নের সঙ্গে তুলনা করতে পারবো না করলে অপরাধ হবে পদ্মের সঙ্গে করে থাকি তাও হয় না। যাই হোক, বলছেন এইভাবে বর্ণনা করছেন, বর্ণনা করতে করতে আহা কি অপূর্ব, ধীরে ধীরে কি হলো, প্রায়ো বতাম্ব বিহগামনয়ো বনিয়স্মিন কৃষ্ণেক্ষিতম তদুদীতম কলবেনুগীতম, প্রায়ো বতাম্ব বিহগামনয়ো বনিয়স্মিন কৃষ্ণেক্ষিতম তদুদীতম কলবেনুগীতম, আরুহ্য যে দ্রুম ভুজান রুচির প্রবালান শৃণন্তি অমৃত দৃশ বিগত অন্ন বাছা। পাখিগুলো, পাখির ছানাগুলো গাছে বসেছিল, তারা সবে খেতে শিখেছে কচি কচি পাতাগুলো, খেতে খেতে যে কৃষ্ণের ধ্বনি এসছে সঙ্গে সঙ্গে চোখটাকে বুঝে কানটাকে এরম অন্য কোনো এতক্ষণ চিঁ চিঁ করে শব্দ করছিল, কোকিল কু কু করছিল, সমস্ত পাখির বিভিন্ন শব্দ, কাকাতুয়া বিভিন্ন, কিন্তু যেই কৃষ্ণের বংশীয় সব আওয়াজ বন্ধ, বুঝলি, যেন স্ট্যাচু, যেন মনে হচ্ছে আজকে বৃন্দাবন থেকে মনে হচ্ছে যেন কেউ স্ট্যাচু করে দিয়েছে, মানে যে এটা তো প্রতীক, কেউ কোনো কথা বলতে পারছে না, সব স্ট্যাচু, পাখি পশু পক্ষী সব দাঁড়িয়ে গেছে, গো বাছুরগুলো দাঁড়িয়ে গেছে, সব যেন মনে হচ্ছে স্ট্যান্ড স্টিল, যমুনা নদী স্থির হয়ে গেছে, কালি পাথরগুলো গলে গলে মোমবাতির মতো চলে যাচ্ছে, এই অবস্থা যমুনা নদী, যমুনা নদী আনন্দে উদ্বলিত হচ্ছে, যেন মনে হচ্ছে যমুনা নদী মুকুন্দের চরণকে আলিঙ্গন করতে চাইছে, বিভিন্ন ঢেউ মুকুন্দের চরণকে আলিঙ্গন করতে চাই। এইভাবে অপূর্ব সব বর্ণনা, এই বেণুগীতার বর্ণনা যদি বাস্তব কোনো সাধুর মুখে শোনা যায়, চোখের সামনে যারা রসিক ব্যক্তি তাদের বৃন্দাবন ভেসে উঠবে, বৃন্দাবনে যেতে হবে না, বৃন্দাবনে যেতে হবে না, টিকিট কেটে বৃন্দাবন এখান থেকেই দর্শন হয়ে যাবে। যে কথাটা বলতে গিয়ে আমি অনেক তীব্র কথা বলেছিলাম ভক্ত সমাজে, কোনোদিন যদি তাদের বুদ্ধি খোলে, ভগবান যদি কৃপা করেন, তারা আমার এই কথাগুলোর মানে বুঝতে পারবে। এইসব কথা অনেক আলোচনা করেছিলাম বৃন্দাবনে বসে, তোমরা যদি বৃন্দাবন দর্শন করতে যাও, এ দুটো চোখ নিয়ে তোমরা ঠকে যাবে, বৃন্দাবন দর্শন হবে না, কিছু কদাকার দর্শন করে চলে আসবে। আর যদি তোমরা গম্ভীরা মন্দিরে যেতে পারো, গম্ভীরা গম্ভীরা গিয়ে কী করো, গম্ভীরায় সেই গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছেন, সেই গৌরাঙ্গ মহাপ্রভু গম্ভীরার মধ্যে রয়েছেন, যেটাকে তোমরা মনে করছো বাইরের দৃষ্টিতে গম্ভীরা আমাদের কাছে আনন্দের, গম্ভীরা এই নামটাও হয়েছিল ওই কারণে, যার গম্ভীর অর্থ কেউ জানতে পারবে না, সেই জন্য গম্ভীলা, অ্যাকচুয়ালি গম্ভীরা বলি আমরা, অনেকে গম্ভীলা বলে, উচ্চারণ উড়িয়া উড়িষ্যা। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু ওই অন্তঃকরণে বসে বৃন্দাবনে বসবাস করতেন, বাইরে মনে হতো যেন তিনি ওখানে বসে রয়েছেন ওই ছোট ঘরে, কিন্তু বাস্তবে তিনি বৃন্দাবনে। যদি কেউ বৃন্দাবন দর্শন করতে যায়, তাহলে যেন তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ দর্শন করতে যান, গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা আলোচনা করেন, গুরু বৈষ্ণবের শুদ্ধ বিশুদ্ধ পরমহংস বৈষ্ণবগণ যারা ব্রজরসের রসিক তাদের কাছে যেন যান, তারা বৃন্দাবনকে দেখাবে, বৃন্দাবনে টিকিট কেটে যাওয়া যাবে না, টিকিট কেটে কেউ যদি মনে করেন বৃন্দাবন দেখে এসেছি, তার মতো বড় বোকা কেউ নেই। গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কথা এক মনে পড়ে গেল, ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে একজন ব্যক্তি এসছেন, তাকে স্নেহ করে বাবাজি মহারাজ বললেন যে কবে এসছো তুমি, বলে কবে এসছেন আপনি, বলে বলে আমি অমুক তারিখ আবার ফিরত যাবো। গৌরকিশোর হো হো করে হেসে বললেন যে ধামে আসে সে তো কোনো দিন ফেরত যায় না, আপনি কি করে রিটার্ন টিকিট কেটে ধামে এলেন, আপনি রিটার্ন টিকিট কেটে ধামে এসছেন তো বড় আশ্চর্য, ধামে তো কখনো কেউ রিটার্ন টিকিট কেটে কেউ আসে না, ধামে যে আসে সে পারমানেন্ট ধামেই থাকে আর যেতে পারে না। অর্থাৎ বক্তব্য হলো যে ধামকে বাস্তবিক অনুভব করেছে, দর্শন করেছে, সে আর জড়সংসারে তার দ্বারা হবে না, জড়সংসারে যেতে পারে না যার বৃন্দাবন দর্শন হয়েছে। সেজন্য বলছেন গৌরকিশোরবাবু হেসে হেসে, আপনি রিটার্ন টিকিট করে ধামে এসছেন তো অবাক, আমরা তো জানি শুনিনি কোনো দিন, রিটার্ন টিকিট করে তো কেউ ধামে আসে না, ঠিকই বলেছেন গৌরকিশোর বাবা। এইভাবে আমরা দেখলাম। এখন গোপীগণ গিরিরাজ মহারাজের গুণকীর্তন করছেন। গুণকীর্তন বলছে এই গিরিরাজের সৌভাগ্যের সীমানায়। কেন এই গিরিরাজ প্রতি এই গিরিরাজ এবং যমুনা এই জন্যই মনে হয় কৃষ্ণ এখানে লীলা বিস্তার করেছেন। আর এই গিরিরাজের কন্দরে কন্দরে কৃষ্ণ গোপবালকগণ রাধারানী আদি সমস্ত খেলা করেছেন। সব সময় গুফাতে বসে রাধারানী কৃষ্ণকে গান শেখাচ্ছেন। তানপুরা গুফার মধ্যে বসে গোবর্ধনের গুফা, সেই গুফাতে বসে কৃষ্ণকে শেখাচ্ছেন দয়াময়ী রাধারানী। হচ্ছে না এরম বাবা যাও, গান শেখাচ্ছেন, তাল শেখাচ্ছেন, কীভাবে বাজা সেতার কীভাবে বাজাতে হয় রাধারানী শেখাচ্ছেন। যে কৃষ্ণ সমস্ত কালকে আলোচনা করলাম সমস্ত কলাকার গানের মধ্যে যার থেকে সমস্ত কলা এসছে, সেই কলাকার কোনো জগতের কলাকার তিনি নয়, তথাপি রাধারানীর গুরুত্ব কত, যেখানে কৃষ্ণ মাথা নিচু করতে বাধ্য হন। সেই সব আলোচনা আমরা করবো, তাহলে বোঝা যাবে, অনুভব হবে কিছু। হন্তায়াম মদ্রিরবলা হরিদাস বর্য যদ রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ মানম তনুতি সহগো গণয়স্তয়ত পানীয় সুজবস কন্দর কন্দমূলৈ হন্তায়াম অদ্রিরবলা হরিদাস বর্য। আহা, এই গিরিরাজের সৌভাগ্য দেখো, এই কৃষ্ণকে সবচেয়ে বেশি কেউ যদি সেবা করে থাকে এ হরিদাস, হরিদাস এই গিরিরাজ। হন্তায়াম, আমাদের কপাল খারাপ, আমরা করতে পার। হন্তায়াম অদ্রিরবলা হরিদাস বর্য, এ অদ্রি মানে পাহাড়, কিন্তু কথা বলতে পারে না মনে হয়, কিন্তু এই তো দেখি সবচেয়ে বেশি সৌভাগ্য। কেন এর কন্দরে কন্দরে ভগবান ঘুরেছেন, কন্দমূল খেয়েছেন কোনো দিকে, খেয়েছে কন্দমূল পাহাড়ে, পাহাড়ের কন্দমূল খায়নি, এই কী কথা। আগেকার দিনে আমরা দেখছি হিমালয় থেকে কোনো কোনো ব্যক্তিরই তারা সব কন্দমূল নিয়ে বিক্রি করতো। কন্দমূল মানে যে এইরকম মোটা থামে না, থোরের মতো, এটাকে এরকম কেটে কেটে দিত, মিছিরির মতো মিষ্টি কন্দমূল বলা হয়। ওই কন্দমূল খেলে পরে শরীরের জৌলু, শরীরের শক্তি এত বাড়বে, এই জগতের কোনো খাওয়া আমাদের নেই, চাল ডাল তেল নুন গম, এ কন্দমূল আমিও খেয়েছি। এখানে বিভিন্ন জঙ্গল থেকে কে কারা কারা সাধু তো বলবো না, সাধুর মতো কেউ লাল বেশ, কেউ যখন ছোটো কিছু বুঝি না কী, এটা দেখি খেয়ে অপূর্ব খেতে মিষ্টি, মিছিরির মতো মিষ্টি। তাই যে এই কৃষ্ণকে কন্দমূল, কন্দমূল আর গাছে গোবর্ধনের গাছে গাছে কখনো কখনো খেজুর গাছ হয়েছে, কোনো কোনো আমলা হয়েছে, কত ফল ফুল গোবর্ধনের কাননে, তো ওইগুলো কৃষ্ণ পেরে পেরে খেত। গোপবালক তো খাচ্ছেই খাচ্ছে, খাওয়ার বন্ধ নেই, চব্বিশ ঘন্টা খাওয়া, ওদের আর পেট ভরে না। আমরা এসে এসে বলি কৃষ্ণের সব নিয়ে জল সারাদিন খাচ্ছে, ওই ঘুরছে এই ফলটা পাত্র খাল, ওইখানে গেল এটা পাত্র খেল, সারাদিন খাওয়া চলছে, ভগবানের নিজে জন সব। যাই বলছেন হন্তায়াম আহা অদ্রিরবলা হরিদাস বর্য যদ রাম কৃষ্ণ চরণ পরশ প্রমোদ। আর কৃষ্ণ এবং রাম গোপবালকগণ সর্বোপরি গুপ্তভাবে রাধারানীর চরণ, এই গিরিরাজের মধ্যে সবসময় থাকতো, পড়তো গিরিরাজের উপর, উঠতেই হবে সবাইকে, ওখানে সব কন্দর আছে, ভেতরে খেলতো, ভেতরে গিয়ে আমরা যেমন করতাম, একটা ফাঁকা ঘর হলে ইকো করতাম, একটা শব্দ বললাম ধ্বনি আসতো, গোবর্ধনের বাচ্চাদের এটা বিশেষ খেলা ছিল, ফাঁকা ঘর হলে তো হলেই কথা, আর যদি গুফাতে গেল তাহলে আর কোনো কথাই নেই, সেখানে আওয়াজ করছে ওই শব্দ আসছে, একজনের নাম ধরে ডাকছে আর ওই ইকো হচ্ছে প্রতিধ্বনি। এইভাবে গোপবালকরা সব অপূর্ব খেলা করেছেন, রামকৃষ্ণের চরণের স্পর্শ পেয়েছেন, মনে হয় কৃষ্ণ এবং রাম সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন এই গিরিরাজ মহারাজকে। এতে শুধু কৃষ্ণ বলরাম নয়, যত গোমাতা আছে গোবাছুর, যত গোপবালকগণ সমস্ত এই গোবর্ধনের কন্দরে কন্দরে ঘুরেছে, পাহাড়ের উপর ঘুরেছে, আর পানীয় নির্ঝর অর্থাৎ ঝর্নার জল ছিল, কেউ বিশ্বাসই করবে না, গোবর্ধনে এমন এমন জায়গায় এমন এমন ঝর্ণা ছিল, সেখানে জল খেলে পাগল হয়ে যাবে লোকে, এত সুমিষ্ট জল। এই সব দিয়ে সকালে ক্ষুধা পেত, জল তেষ্টা পেত, ওটা খেতেন, কৃষ্ণও খেতেন জল। তাহলে দেখা যাচ্ছে এই যে হরিদাস বর্জ্য বলা হচ্ছে, বলরামজি, এই বলরাম কৃষ্ণ এবং সমস্ত ব্রজবাসীদের সর্বশ্রেষ্ঠ সেবা করেছেন। কে কে সেবা করেছেন? গিরিরাজ মহারাজ সেবা করেছেন। আমরা আলোচনা প্রসঙ্গে সন্ধেবেলা একটু তাড়াতাড়ি আরম্ভ করব, তার কারণ শেষ হচ্ছে না, শেষ হবে না, আমার কিছু করার নেই, খুব মুশকিল হয়ে যাবে। হন্তায়ম মদৃডবল হরিদাস বর্যো যদ রামকৃষ্ণ চরণ পরশো প্রমোদ মানম তনোতি সহগণ সহগো গণয়স্তয়োরিয়ত পানীয় সুজবস কন্দর কন্দমূলই। এইভাবে কি করলেন, সমস্ত ব্রজের প্রত্যেকটা গাছপালা নদী সবার একটা একটা করে এই গোপীগণ বর্ণনা করতে আরম্ভ করলেন। বর্ণনা করে করে মানে সেই বৃন্দাবনের টোটাল পিকচারটা যেন মনে হচ্ছে এই সুখদেব গোস্বামী বর্ণনায় যেন ভেসে উঠছে, যারা রসিক তারা দেখতে পান। এবারে আমরা বস্ত্রহরণ লীলা আলোচনা করব, কি তার আগে আমাদের চরিত্র স্বভাব মানসিকতা পরিবর্তন করে আসব, এবং যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমি এখানে সংশোধন করব আলোচনার গাম্ভীর্যের দ্বারা, যাতে আপনারা বুঝতে পারেন এটা ও ধরনের কুৎসিত জিনিস নয় যেটা জগতের লোক ভাবে। কত উন্নত লীলা, কত উন্নত উজ্জ্বল রসের ব্যাপার এখানে, জগতের লোক অত্যন্ত ঘৃণ্য দৃষ্টিতে এটাকে চিন্তা করে, সেটা আমি দার্শনিকভাবে আলোচনা করার চেষ্টা করব। গোপিকাগণ হেমন্ত মাসে ছোট ছোট 4-5 বছরের সব গোপীগুলো ছোট ছোট তারা সব যমুনাতে স্নান করত রোজ সকালবেলা অরুণোদয়ে করে, সেখানে যমুনার তীরেতে বালুকা দিয়ে কাত্যায়নী তৈরি করত, আর সেই কাত্যায়নী মাকে অর্থাৎ যোগমায়া, মহামায়া না, কাত্যায়নী যোগমায়া, যোগমায়ারকে ফল ফুল ধূপ দীপ নৈবেদ্য দিয়ে পূজা করত, আর সন্ধ্যেবেলা বিকেলবেলা বাড়ি আসতো, উপবাসে থাকতো, ওই ফল ফুল কিছু পেত, আর মায়ের কাছে গাড়ি প্রার্থনা করতেন, কাত্যায়নী মহামায়ে মহায়োগী নদীশ্বরী নন্দ গোপসুতম দেবী পোতিং মে কুরুতে নমঃ। কাত্যায়নী মহামায়ে মহায়োগী নদীশ্বরী নন্দ গোপসুতম দেবী পোতিং মে কুরুতে নমঃ। বাঞ্ছা কল্পদুর্বশকে বাসিন্ধু ব্যবচা পতিতানং পাবন ভবিষ্ণুভ্যো নমঃ।